আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ, সারাদিন আখে মেলে দুবারে রব একা, শুভ ক্ষণ হঠাৎলে তখনই পাব দেখা, সারাদিন আখে মেলে দুবারে রব একা, শুভ ক্ষণ হঠাৎলে তখনই পাব দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাশে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ,